দিনের তরে মনধন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন। শায়খ ওসামা বিলিয়ে দিল দিনের তরে মনধন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন। শায়খ ওসামা বিলিয়ে দিল দিনের তরে মনধন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন। ওসামা যদি পারে বিলিয়ে দিতে সব কিছু দিনের খাতিরে, ওসামা যদি পারে বিলিয়ে দিতে সব কিছু দিনের খাতিরে, ত্যাগ করে যত সব বিলাসিতা দিন কাটায় পাহাড়ের গুহাতে, ত্যাগ করে যত সব বিলাসিতা দিন কাটায় পাহাড়ের গুহাতে, ওসামা যদি পারে বিলিয়ে দিতে সব কিছু দিনের খাতিরে, ত্যাগ করে যত সব বিলাসিতা দিন কাটায় পাহাড়ের গুহাতে, তিনি যদি পারে আমরা কেন পারব না। শায়খ ওসামা বিলিয়ে দিল দিনের তরে মনধন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন। শায়খ ওসামা বিলিয়ে দিল দিনের তরে মনধন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন। ওসামা নামটি যদিও ছোট শুনে বাতিলের ঈদ কাঁপে রে, ওসামা নামটি যদিও ছোট শুনে বাতিলের ঈদ কাঁপে রে, মজলুমের চিন্তায় নাই তার নি তাই লড়ে জালিমের সাথে রে, মজলুমের চিন্তায় নাই তার নি তাই লড়ে জালিমের সাথে রে, ওসামা নামটি যদিও ছোট শুনে বাতিলের ঈদ কাঁপে রে, মজলুমের চিন্তায় নাই তার নি তাই লড়ে জালিমের সাথে রে, তিনি যদি লড়ে আমরা কেন লড়ব না। শায়খ ওসামা বিলিয়ে দিল দিনের তরে মনধন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন। শায়খ ওসামা বিলিয়ে দিল দিনের তরে মনধন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন, তাই দেখে আজ জালিম শাহীর মসনদে উঠল কম্পন। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. মানুষ মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে সকলেই বাধ্য, কিন্তু সে মরণের উপকরণ যদি হয় জিহাদের ময়দানের একটি বুলেট, তাহলেই তো পাওয়া যায় কাঙ্ক্ষিত সফলতা, যাওয়া যায় চিরসুখের আবাসন জান্নাতে।